পাল্টে দেব, এ সুযোগ পেলেই মাল সালতে দেব, বুঝলে উল্টে দেব সব পাল্টে দেব, এ সুযোগ পেলেই মাল সালতে দেব। নাচ না জানলে উঠোনের কি বাদোষ, দুনিয়ার ধাঁধাতে লাটকে আঙুল জোশ, আপনার তো সপনা মানি দরজা খোলে, টাকা যাক সুযোগ বুঝেই এন্ট্রি মারি রে, কাপে খাপ পড়ে গেলে কপালের দরজা খোলে, টাকা যাক সুযোগ বুঝেই এন্ট্রি মারি রে। আঙুল চোষ, অপনা তো সপনা মানে।